لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين امرا آلوچنا করছিলাম نواقض الاسلام সম্পর্কে যেসব কারণে মানুষ দিন থেকে বের হয়ে যায় ইসলাম ভঙ্গকারী বিষয়াদি সম্পর্কে আলোচনা করছিলাম এর মধ্যে থেকে গত দর্শে সর্বশেষ যে আলোচনা হয়েছিল তা হচ্ছে আল ইতিমাদ ওয়া তাওয়াক্কুল আলা গাইরিল্লাহ আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা রাখা তাওয়াক্কুল আমাদের ভরসা কার উপর বলেন তো সবার ইমাম তাইলে মজবুত আছে মাশাল ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু এই যে নেপাল ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশেও তার ঝটকা লেগেছে ভারত তিব্বত সুবহানাল্লাহ বিশাল এরিয়া জুড়ে ভূমিকম্প অনুভব হয়েছে গত দুদিন নেপালের কী অবস্থা দেখলেন আল্লাহ রব্বুল আলামিন যা চায় তা করতে পারে আল্লাহর নির্দেশের উপর সব চলে অন্য কেউ দেশ রক্ষা করতে পারে না তাই মুমিনের তাওয়াক্কুল আর ভরসা হবে একমাত্র আল্লাহর জাতির উপর অন্য কোনো সৃষ্টির উপর না কেউ যদি মনে করে আমাদের এখানে পীর সাহেব আছেন পীর সাহেবের কারণে পীর সাহেব থাকার কারণে ভূমিকম্প হয়নি বলেন তো এই আকিদা শিরকি আকিদা না তৌহিদি আকিদা কথা বুঝছেন পীর বাবা কিছু করতে পারে না সব কিছুর মালিক রব্বুল আলামিন ইউদাব্বিরুল আমর সব পরিচালনা করেন রব্বুল আলামিন অন্য কেউ না তাই মুমিনের তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর জাতির উপর ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহর জাতির উপর তাওয়াক্কুল রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট আচ্ছা আরেকটি কারণ রুকু সাজদা কার জন্য নির্দিষ্ট কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি কোনো পীর ফকিরের সামনে লোকজন মাথা নত করে সাজদায় সরাসরি সাজদায় করে আপনারা দেখেছেন কি না হয়তো বর্তমানে একদম সহজ ইউটিউব বের করলেই দেখা যায় ইউটিউব ছাড়াও আস্তাগফিরুল্লাহ আল আযীম আপনার আশপাশে আপনি দেখবেন বাংলাদেশের চতুর্দিকে আছে এরকম সরাসরি শিরক হয় পীরের সামনে সরাসরি সাজদা করে সরাসরি সাজদা আর কিছু লোক তো আছে সরাসরি সাজদা নয় অন্যরকম প্রণয় করে মাথা নত করে মাথা নত তাই রুকু ও সাজদা এগুলি একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলু আল-খায়রা লাআল্লাকুম তুফলিহুন এই মানদারগণ তোমরা রুকু করো সাজদা করো আর নেক কাজ করো যেন তোমরা সফলতা লাভ করতে পারো তাহলে রুকু হবে কার জন্য লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না সুবহানাল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কামার তোমরা সূর্যকে সাজদা করো না চন্দ্রকে সাজদা করো না বরং সাজদা করবে তাকে যিনি এগুলি সৃষ্টি করেছেন তাহলে সূর্যের সৃষ্টিকর্তা কে চন্দ্রের সৃষ্টিকর্তা কে সাত আকাশের সৃষ্টিকর্তা কে সাত জমিনের সৃষ্টিকর্তা কে আপনার সৃষ্টিকর্তা কে আমার সৃষ্টিকর্তা কে সমস্ত সৃষ্টির স্রষ্টা সৃষ্টিকর্তা কে লৌহ কলম কুরসির সৃষ্টিকর্তা কে আল্লাহর আরশের সৃষ্টিকর্তা কে সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা হলেন রব্বুল আলামিন রব্বুল আলামিন বলছেন এই সব সৃষ্টির সামনে তোমরা সেজদা করবে না সেজদা করবে একমাত্র রব্বুল আলামিনকে তাই দেখুন আমরা সেজদা করি বলি সুবহান রব্বিয়াল আলা বলেন কি না সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা سجد وجهي للذي خلقه وشق سمعه وبصره بحوله وقوته فتبارك الله أحسن الخالقين. سجد وجهي للذي خلقه وصوره فأحسن صوره وشق سمعه وبصره بحوله وقوته. আমরা সেজদা শুধু সুবহান রব্বিয়াল আলা জানি তো, হ্যাঁ এই দোয়া পড়া শুনবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা এটা পড়তেন, সাজাদা ওয়াজহি আমার চেহারা মুখমণ্ডল তাকেই সেজদা করেছে যে তাকে সৃষ্টি করেছেন, যে আমার চেহারাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টার সামনেই আমার মাথা নত হয়েছে। সাজাদা ওয়াজহি আলিল্লাযী খালাকাহু, তো আপনার চেহারাকে কে সৃষ্টি করলো? বুঝতে পারছেন? وَصَوَّرَهُ فَأَحْسَنَ صُوَرَهُ, আর এই চেহারাকে এমন সুন্দর আকৃতি দান করেছেন, সুন্দর আকৃতি দান করে এই চেহারাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে সৃষ্টি করেছেন। দেখুন তো আপনার আকৃতি সুন্দর কিনা। لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ, নিশ্চয় আমি মানুষকে সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছি। তাই আপনি যে অবস্থায় আছেন আপনার গঠন হচ্ছে সুন্দর, সুবহানাল্লাহ। তো আমার চেহারা আল্লাহ ছাড়া আর কারো সামনে নত হবে না, বুঝতে পারছেন? কেউ কেউ আছে দেখবেন যখন সালাম করে এরকম করে কিনা লিস কিনা মাথা নত করতে নেই, মুসাফা করতে মাথা নত করতে নেই, এই মাথা একমাত্র রব্বুল আলমিনের সামনে নত হবে আর কারো সামনে না, স্পষ্ট কিনা? তো রুকু সাজদা একমাত্র রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট। সাজদা ওয়াজহি আলিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ফা আহসানা সুওরাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু, লিয়ান আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, কান বিদীর্ণ করেছেন, চোখ বিদীর্ণ করে দিয়েছেন দেখার জন্য, শোনার জন্য। তো এই শ্রবণ শক্তি, এই আপনার দৃষ্টি শক্তি, এই চোখ, এই কান, এই মুখমণ্ডল, এই মাথা, আপনার এই আকৃতি একমাত্র রব্বুল আলামিনের সামনেই নত হতে পারে, আর কোনো সৃষ্টির সামনে নত হতে পারে না। বলেন কি পারে কি পারে না? মাশাআল্লাহ। তাহলে আপনি যদি এবারে সেজদা করেন কবরের সামনে, কোনো পীরের সামনে, খাম্বার সামনে, খাম্বা বুঝেন তো, কথিত সৌদের সামনে, কোনো পাথরের সামনে, গাছের সামনে বা অন্য কিছুর সামনে মাথা নত করা এটা শিরিক। তো বলছেন আর রুকু আও সুজুদ বিনিয়্যাতি লি ইবাদাতি লিল মুলুকি আও লি উযামাইল আহইয়াই আও লি আমওয়াতি, যদি বড় বড় লোক হয়, বড় নেতা, বড় সম্মানিত ব্যক্তি, চাই জীবিত হোক চাই মৃত হোক, এদের জন্য কেউ যদি রুকু সেজদা করে ইবাদতের উদ্দেশ্যে, এটা হবে শিরক। এরকম করলে মানুষ দিন থেকে খারিজ হয়ে যায়, দিনের ভিতরে আর থাকে না। তাই আমরা সেজদা করি একমাত্র রব্বুল আলামিনকে। লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। রব্বুল আলামিন বলেন তোমরা সূর্যকে চন্দ্রকে সেজদা করবে না, বরং সেজদা করবে তাকে যিনি এগুলি সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তাকেই ইবাদত করে থাকো তাহলে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারা পড়েন কিনা? ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাইন, হে রব আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তাহলে ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, মাশাআল্লাহ। এজন্য যাবতীয় ইবাদত হবে রব্বুল আলামিনের জন্য আর কারো জন্য হবে না, যে কোনো ইবাদ। যাই হোক, প্রত্যেকটি ব্যাপারে তো আলোচনা করলে তো এখানেই শেষ হবে, শেষ হবে না এটা। তাই আপনাদেরকে শুধু দিক নির্দেশনা হালকা হালকা বোঝার জন্য। এরপরে যে কারণে মানুষ দিন থেকে খারিজ হয়ে যায় তা হল ইনকারু রুকনি মিন আরকানিল ইসলামিল মারুফা, ইসলামের যেসব ভিত্তি রয়েছে প্রসিদ্ধ ওগুলোর থেকে কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এ বিষয়ে সবাই একমত? ইসলামের ভিত্তি কয়টা? মাশাল্লাহ, সবাই জানে এটা, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে বাল্যকালে বলবে কলনামা, নমাজ, রোজা, হজ, জাকাত, বলে না কলমা, নমাজ, রোজা, হজ, জাকাত, কলমা, মানে দুটি সাক্ষ্যবাণী আর কি, দুটি সাক্ষ্যবাণী, শাহাদা, কলমা মানে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সবাই একমত? মাশাআল্লাহ, সবাই মুসলিম, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেউ এই যে দুটি সাক্ষ্য মানে কেউ যদি একটাকে অস্বীকার করে, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই আছে কিন্তু মাঝে মধ্যে বাবাকে ডাকতে হবে, কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই আছে, আরাফায় যাব, হজ করব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো, লাব্বাইক লা শারীকা লাক বলবো, কিন্তু আমার পীর বাবাকে ভুলবো না, যে পীর বাবা বাংলাদেশে বসে আছে সে আমার দিকে তওজ্জু দিচ্ছে, আমার পীর মারা গেছে, কবরে গিয়েও তিনি আমার দিকে মনোনিবেশ করছেন, আমার দিকে মনোযোগী হচ্ছেন, তিনি তার কবর থেকে আমি ফয়েজ লাভ করব, বলে কি না? তাহলে ইবাদতের উপযোগী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আর কোন সৃষ্টির ইবাদত করি না, ইবাদত করি একমাত্র আল্লাহ। যদি আপনি মন থেকে বলেন তাহলে আর বাবার কিরকম বলে বাবার সামনে পড়বো, কিরকম আপনি আল্লাহ ছাড়া অন্যের নামে নিয়াজ নজর পেশ করবেন? যদি আপনি সত্যিকারের অর্থে বলে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝে সুঝে যদি বলে বলেন তাহলে অন্যের সামনে মাথা নত করতে পারেন, অন্য কোনো সৃষ্টির জন্য এবাদত নিয়োজিত করতে পারেন, কোন রকমের এবাদত আপনি করতে পারেন অন্য কোনো সৃষ্টির জন্য, তাহলে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। মাশাআল্লাহ, ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি যে পড়েন সূরাতুল ফাতিহা কত সুন্দর লাগে, আল্লাহর কালাম দেখুন তো ভালো মানুষের, আপনারা সবাই ভালো মানুষের ছিল ইনশাআল্লাহ, সবাই ভালো মানুষ কিনা? আচ্ছা, নাস্তিক ভালো মানুষ? নাস্তিক কাফের, যে আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে সে ভালো মানুষ? যদি বলেন না কিছুটা আছে, দেখ কত বড় বিদ্বান কি বলেন, তাহলে কিরকম থেকে তাহলে তো আপনি ওকে সমর্থন দিয়ে দিলেন। তাই নাস্তিক কখনো ভালো হতে পারে না, নাস্তিক সর্বনিকৃষ্ট সৃষ্টি, একমত? নাস্তিক সর্বনিকৃষ্ট সৃষ্টি। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه الله বলেছে নিশ্চয় যারা কুফরি করেছে চাই কিতাবে হোক চাই মুশরিক হোক ওরা চিরকাল জাহান্নামে থাকবে আর এরা হলো সর্বনিকৃষ্ট সৃষ্টি। আমি বলি যারা আল্লাহকে মানে আল্লাহকে মানার পরে আল্লাহর সাথে শরীক করে যদি তারা সর্বনিকৃষ্ট সৃষ্টি হয় তাহলে যারা আল্লাহকে মানেই না ওরা কি সর্বনিকৃষ্ট সৃষ্টি হবে না? কথা বুঝতে পারছেন? এটা তো আরো বড় শয়তান। যাই হোক, এ ব্যাপারে পরে আরো আলোচনা আসছে। তাহলে পাঁচটি ভিত্তি ইসলামের, প্রথম নম্বর শাহাদাতাইন, দুটি সাক্ষ্যবাণী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি কোনো নাস্তিক এই কালিমা পড়ে নেয়, মন থেকে পড়ে নেয়, আন্তরিক বিশ্বাস সহকারে পড়ে নেয়, তার পিছনের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। যদি কোনো হিন্দু বলে, কোনো মুশরিক বলে, কোনো কবর পূজারী বলে, কোনো আগুন পূজারী পড়ে, কোনো সৌদ পূজারী বলে, কোনো এরকম গাছ পূজারী বা এরকম অন্য কোনো সৃষ্টি পূজারী বলে, মন থেকে বলে আর কায়মনোবাক্যে বলে, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। মাশাআল্লাহ, তাহলে ঈমান ঠিক করতে হবে কিনা? যদি কারোর মধ্যে কিরকম কিরকম থাকে না, ভালো করে মন থেকে বল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের হাদিস, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়ামিনাক ফালি উবাইআক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ডান হাত প্রসারিত করুন, আমি আপনার হাত ধরে আমি প্রতিজ্ঞা করব, অঙ্গীকার করব, বায়আত করব। নবী হাত বাড়ালেন, আমর ইবনে আস হাত সরিয়ে নিলেন। নবী বলছেন, মা লাকা ইয়া আমর, হে আমর তোমার কি হলো? তুমি বললে হাত বাড়াবো, আমি বাড়ালাম তো তুমি আবার হাত সরিয়ে নিলে। তিনি বললেন, উরিদু আন আশতারিত, আমি চাই আমি শর্ত করব। বলেন সুবহানাল্লাহ, বলেন আমি চাই আমি শর্ত করব। নবী বললেন, মাদা তাশতারিত, তুমি কি শর্ত করবে? আমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি শর্ত করতে চাই, আমি পিছনে অনেক শিরিক করেছি, পুতুল পূজা করেছি, মূর্তি পূজা করেছি, পাথর পূজা করেছি, অমুক পূজা করেছি, তমুক পূজা করেছি, সৃষ্টি পূজা করেছি, কত নাফরমানি করেছি, কত জিনা বিচার করেছি, কত রকমের তোমার নাফর তোমার আল্লাহর রব্বুল আলমিনের নাফরমানি করেছি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলেন আমি ইসলাম কবুল করার কারণে আমার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে আমি ইসলাম কবুল করবো, আর না হলে করবো না। বুঝলেন? নবী বললেন, আমা আলিমতা ইয়া আমর ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হে আমর তুমি কি জানো না, যদি কোনো ব্যক্তি ইসলাম কবুল করে তাহলে রব্বুল আলামিন এর বদলে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হে আমর তুমি কি জানো না, কেউ যদি হজ সম্পাদন করে, নিয়মতান্ত্রিক হজ করে, তাহলে রব্বুল আলামিন এর বদলে তার সমস্ত গুনাহ মাফ করে দেন। হে আমর তুমি কি জানো না, কেউ যদি আল্লাহর পথে আল্লাহর দিনের ঝান্ডা বুলন্দ করার জন্য হিজরত করে, আল্লাহর দিনের জন্য হিজরত করে, তাহলে এই হিজরতের মাধ্যমে রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে আসল জিনিস কোনটা? ইসলাম। এটা কোথেকে শুরু হবে? أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. দেখেন তো, আপনি উযু করেন না, বিসমিল্লাহ পরে কালিমা শাহাদত পড়ে, আমরা পড়ি না, একদম সহজ। যারা পড়ে না আজকে থেকে পড়া শুরু করবে, যারা পড়বেন কালিমা শাহাদত প্রতি উযুর পরে একবার হাত তুলেন, হাত তুলেন, ইয়াল্লাহ নামান, মাশাআল্লাহ। কারণ অনেকে আছে বুঝে না, তো উজু করে সদিক বুদ্ধি সে কথা বলে বলে চলে যায়, আর না জানেই না, আর না বুঝেই না। তো দিন প্রচার প্রত্যেকের জন্য জরুরি। রং তামাশার আগে, খেল তামাশার আগে আগে দিনই কাজ করো, দিন প্রচার করো, বলো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার নবী বলেন, উমর ইবনে খাত্তাব থেকে রিওয়ায়াত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ওযু করার পরে এই কালিমাটি পাঠ করে, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি কোনো ব্যক্তি ওযু সম্পাদন করার পরে এই কালিমা পাঠ করে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন, সে যে দরজা দিয়ে চাইবে সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মাশাআল্লাহ, সবাই জান্নাতি, বলো ইনশাআল্লাহ তাআলা। কালিমা ঠিক, শাহাদাতাইন ঠিক, আল্লাহর ইবাদত ঠিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ঠিক, অবশ্য অবশ্যই আপনি জান্নাত যাবেন। আর যদি কালিমা ঠিক না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক না হয়, আপনি যতই নেক কাজ করেন না কেন আপনি এর মাধ্যমে জান্নাত পাবেন না, সত্য না মিথ্যা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা জরুরি, আল্লাহর ইবাদত জরুরি, নিয়মতান্ত্রিক হতে হবে। কার তরিকায় হতে হবে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সমস্ত ইবাদত হতে হবে। যদি হয় আপনি কামিয়াব ইনশা আল্লাহ তাআলা। তো বলছেন ইসলামের যেসব ভিত্তি রয়েছে পাঁচটা, এটা তো আমরা বুঝলাম, কালিমা শাহাদত, শাহাদতেইন, দুই নম্বর সালাত। কেউ যদি বলে বাবা রে প্রত্যেক দিন শুধু হাদা আল্লাহ আকবার আল্লাহ আকবার কিছু নেই, হ্যাঁ আবার আজানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সালাদকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যদি নাম হয় আবদুল্লাহ, নাম হয় আব্দুল করিম অথবা আরও কিছু, বুঝতে পারছেন, আব্দুর রহমান, নাম হয় মোহাম্মদ, নাম হয় আহমদ, নাম হয় অমুক আর তমুক, কিন্তু আজানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সে মুসলমান না কাফের? সালাদকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমান না কাফের? কেউ যদি ইসলামের কোনো একটা ভিত্তি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সে ইসলামের ভিতরে থাকবে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর এই অবস্থায় যদি মারা যায় তাহলে চিরকাল সে জাহান্নামে থাকবে, কখনো বের হবে না। আজানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের আপনাদের দেশের নাস্তিকরা লিখে, ব্লগাররা লিখে নাকি, লিখে কিনা জানেন আপনারা? কথিত ব্লগাররা লিখে। আমি আপনাদেরকে বলবো, আপনারা ফেসবুকে কাজ করেন, আপনি যে যে যেভাবে কাজ করেন, নেটে কাজ করেন, আপনি যথাসাধ্য হক মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবেন। অহেতুক সময় নষ্ট করো না, অহেতুক সময় নষ্ট করো না, তোমাকে রব্বুল আলমিনের সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। মুসলিমের বাচ্চা তুমি মুসলিম হওয়ার চেষ্টা করো, মুসলিমের বাচ্চা তুমি সত্যিকারের মুসলিম হওয়ার চেষ্টা করো, মুসলিমের বাচ্চা তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের অনুসারী হওয়ার চেষ্টা করো। মুসলিম তোমার ঈমান তাজা করো, মুসলিম তুমি হকের পথে আরও অগ্রসর হও, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আচ্ছা, সালাত, যাকাত, যাকাত আল্লাহর বিধান কি না? ইসলামের পাঁচটির একটি। অনেক মুসলিম যাকাত দেয় না, আস্তাগফিরুল্লাহ আল আযীম, শুধু ফুলুস, ইয়া ফুলুস, ফুলুস আর ফুলুস, পয়সা আর পয়সা, বিল্ডিং আর বিল্ডিং, অমুক আর তমুক। যখন মারা যাবেন তখন পয়সা যাবে, যখন বিল্ডিং যাবে, আপনি আপনার যখন মৃত্যু আসবে কই যাবে পয়সা, কই যাবে লক্ষ টাকার ব্যালেন্স, কই যাবে মিলিয়ন টাকার ব্যালেন্স, কই যাবে কোটি টাকার ব্যালেন্স, কই যাবে শত শত কোটি টাকার ব্যালেন্স আর হাজার কোটি টাকার ব্যালেন্স, সব রেখেই আপনি মরবেন। চু আহঙ্গে রফতান কুনদ জানি পাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। যখন তোমার মৌত আসবে এই সময় তুমি সিংহাসনে বসে মরো, আর না হলে মাটিতে বসে মরো, সবাই তোমার জন্য সমান, বলেন সুবহানাল্লাহ, সত্য না মিথ্যা? চু আহঙ্গে রফতান কুনদ জানি পাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। মাটির উপরে সাধারণভাবে গরিবের মতো, মিসকিনের মতো, মাটিতে শুয়ে যে মিসকিন শুয়া থাকে, বিছানা কেনার মতো নাই, এই মিসকিন যেভাবে মরবে তুমি সিংহাসনে বসে যেভাবে মরবে, উভয় মৃত্যুই সমান, সত্য না মিথ্যা? কি রে ভাই, যে ব্যক্তি মাটিতে পড়ে থাকা অবস্থায় মারা গেছে, বিছানা কেনার মতো তৌফিক নাই, চাটাই কেনার মতো তৌফিক নাই, বালিশ কেনার মতো তৌফিক নাই, কোনো রকম দিন যাপন করে, কিন্তু ঈমান রাখি আল্লাহর উপর, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গরীব মিসকিন ঈমান রয়েছে আল্লাহর জাতির উপর, খাবার খেতে পারে না কিন্তু সালাতের সময় সবার আগে আগে থাকে, আছে কিনা গরিবরা? একজন না দুইজন, অনেক আমি দেখতে চাই, দেখতে পাই বাংলাদেশের রিক্সাওয়ালা, অনেক রিক্সা চালনা পরিচালনাকারী, যখন নমাজের সময় হয়, নমাজের সময় রিক্সায় রাস্তার এক কিনারায় রেখে নমাজে চলে যায় মসজিদে, আর ও হচ্ছে কোটিপতি, ওখানে বসেই ধূমপান করে, হ্যাঁ আর না হয় টিভি নিয়ে বসে আছি, আর না খেলা দেখছি, ওখানে না, আর সে গরিব। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরিবেরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তা কোন গরিব? গরিব যদি গরিব হয়, গরিব যদি কি হয়, গরিব হয়, গরিব যদি আল্লাহর বিধান মেনে চলে তাহলে জান্নাতে যাবে 500 বছর আগে। আচ্ছা বলেন তো কোন ধনী আগে? যে ধনী নিয়মতান্ত্রিক তার হক আদায় করেছে, ধনের হক আদায় করেছে, ওর ব্যাপারে বলেছেন। এবারে যে ধনী ধন কামাই করেছে, হারাম পথে কামাই করেছে, অথবা ধন কামাই করেছে কিন্তু যাকাত আদায় করেনি, তার কি অবস্থা হবে? তাই মুসলিম সুধরে যাও, হকের পথে আসো, তাহলে ইসলামের যে পাঁচ ভিত্তি এর মধ্যে থেকে যদি কোনো একটিকে কেউ অস্বীকার করে, সে মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? সিয়াম পালন করি আমরা আলহামদুলিল্লাহ, প্রতি বছরে একবার এক মাস সারা মাসই রোজা রাখি আলহামদুলিল্লাহ। যারা রোজা রেখেছেন গত রমজান মাসে আল্লাহ শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ, আর যারা রাখেননি বা রাখনি তওবা করো, আল্লাহর দিকে রুজু করো, হয়তো কেউ থাকতে পারে। শুধু ইয়া ফুলুস বলছে যদি রোজা রাখি তাহলে ডিউটি করতে পারবো না, বলে কি না? এমনকি আমি এমনও দেখেছি এই জায়গায় কফিল রোজার কারণে দিনের ডিউটি বাদ দিয়ে রাত্রে করেছে, কেউ কেউ করে কিনা? তো সারাদিন নোম তবু রোজা রাখে না, আছে কিনা? একজন না দুইজন, মাশাআল্লাহ। কিন্তু ইফতার করতে সময় সবার আগে মসজিদে, সবার আগে আস্তাগফিরুল্লাহ, ভয় করো আল্লাহকে। আচ্ছা বলুন তো ইফতারি কার জন্য তৈরি করা হয়? যে রোজা রাখে না তার জন্য, যার না যে রোজা রাখে তার জন্য। তো তুমি রোজা না রাখি আগে ভাই, সবার আগে আস্তাগফিরুল্লাহ আলাইহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভয় করো আল্লাহকে। ওয়াসওম, আরেকটা কি? হজ, ইসলামের ভিত্তি না? যদি কেউ হজকে অন্য কিছু বলে, যেভাবে বাংলাদেশের কোনো একটি মন্ত্রী হজকে নিয়ে চিৎকারি আর বিদ্রুপ করেছিল, জানেন তো আপনারা, ইউটিউবে আছে কিনা? সে মুসলিম না কাফের? হজকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, সিয়ামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, জাকাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তথা ইসলামের যেসব নিদর্শনাবলী রয়েছে ওইসব নিদর্শনাবলীর কোনো একটি নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে, সে কাফির, কাফির হয়ে যায়, ইসলামের ভিতরে আর থাকে না। বুঝতে পাচ্ছেন? ও আর মুসলমান না, ও কাফের। বং এটা হচ্ছে বড় মস্ত বড় সাধারণ কাফির থেকে আরো খারাপ, কারণ আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান বাদদালা দীনহু ফাকতুলু, সহিহ বুখারীর রিওয়ায়াত, যদি কেউ তার দিন পাল্টে দেয় অর্থাৎ দিনে ইসলাম ছেড়ে দিয়ে অন্য দিন গ্রহণ করে, তাহলে তোমরা তাকে হত্যা করো। আলহামদুলিল্লাহ এই আইন সৌদিতে আছে কিনা? সবাই জানেন, বলেন আলহামদুলিল্লাহ, সৌদিতে আছে। যদি কোনো একটা লোক মুর্তদ হয়ে যায়, নিয়মতান্ত্রিক জানতে পারে, ওকে আর ছাড়া নাই, আলহামদুলিল্লাহ। সত্য না বিদ্যা, আপনারা জানেন তো সবাই, মাশাআল্লাহ সবাই জানে, এখন ফেসবুক বিচু সবাই দেখে, আল্লাহ শুকরিয়া আদায় করি। তো আজকে এই এতটুকু আলোচনা করলাম, প্রায় আধা ঘন্টা হয়েছে, 35 মিনিট পায়, এতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আগামী দর্শে আরও আলোচনা আসবে, এগুলো অত্যন্ত জরুরি, আপনারা সবাই আসবেন, আরও লোকজনকে নিয়ে আসার চেষ্টা করবেন। ঈমান তাজা করুন, নিজের ঈমান তাজা করুন, অন্যের ঈমান, অন্য মুসলমানদের ঈমান তাজা করার চেষ্টা করুন। শুধু নিজে বসলে হবে না। يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره ايماندারগণ তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও আর পরিবার পরিজনদের পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, কারণ ওই জাহান্নামের ইন্ধন হলো মানুষ আর পাথর। আচ্ছা বলেন তো আপনার ছেলে যদি বেনামাজি হয়, আপনার ছেলে যদি কুফরির পথে যায়, আপনার ছেলে যদি শিরকের পথে যায় আর জাহান্নামী হয়, আপনি খুব খুশি হবেন? খুশি হবেন না। আচ্ছা আমি বলি, ওইটা বাদ দেন, দুনিয়ার লাইনে যদি আপনার ছেলে অগ্নিকুণ্ডে পড়ে যায়, আপনি খুশি হবেন? কতটুকু বেদা লাগবে? অনেক। আচ্ছা আপনার ছেলে হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে বেথা, হ্যাঁ তো হাত ভাঙ্গিনি, কতটুকু কষ্ট হবে? এটা তুমি সহ্য করতে পারবে না। কোনো এক ভাই আমার কাছে বর্তমানে মানে সে দম্মাম না কোন জায়গায় আছে, তার ছেলে অসুস্থ, ওখান থেকে আমাকে মেসেজ দেয়, উস্তাদ আমার ছেলের জন্য দোয়া করবেন, ছেলেটা খুব অসুবিধা, বুঝছেন? হ্যাঁ দা দম্মাম, দেখেন ছেলের জন্য দোয়া, বলছে তার না কী হয়ে গেছে, বললাম আমি কি বলে গেছি কয়েক মাস পূর্বে, আলহামদুলিল্লাহ আমি বললাম সান্ত্বনা দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ শিফা দিবে, আপনিও দোয়া করুন আমিও দোয়া করি, আপনি তো বাপ, আপনার দোয়া কবুল হবে, তার মায়ের দোয়া, আল্লাহর দিকে রুজু করো। আচ্ছা মাশা আল্লাহ, কিছুদিন পর আবার ফোন করে বা ওই জানি না মেসেজ না ফোন করে নিয়ম মতো মানে ভুলে গেছি আর কি ব্যাপারটা, বললেন উস্তাদ আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা আরোগ্য লাভ করেছে আলহামদুলিল্লাহ। তো শিফার শিফা দেওয়ার মালিক মমতাজ, সব কিছু ইবাদত, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি, আমি যদি যদি রোগাক্রান্ত হই তাহলে আমাকে আমার আল্লাহই শিফা দান করে, সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আমাদের আকীদা ঠিক করি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ইত্তেবা করি, তাহলে ইনশা আল্লাহ তাআলা আমরা দুনিয়াতেও সফল হব আখেরাতেও সফল হব। আচ্ছা এগুলো জানার জন্য কিসের প্রয়োজন? ইলমের প্রয়োজন, ঠিক না? ইলম না হলে কিছু করতে পারবেন? ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে তারাই ভয় করে যারা জ্ঞানী, যারা শরীয়তের জ্ঞান রাখে, কোরআন সুন্নার জ্ঞান রাখে, তারাই আল্লাহকে ভয় করে। তো আপনার মধ্যে জ্ঞানই নাই তো আল্লাহকে ভয় করে করবেন কীরকম? অতএব ইলম অর্জন করার জন্য চেষ্টা করুন, সবাই সচেষ্ট হন আর নিয়মিত দর্শে আসুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, আমাকেও ইলম অর্জন করার তৌফিক দিন, আল্লাহ পাক আপনাদেরকেও তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ, এতক্ষণ যাবৎ আমরা তোমার দিনের আলোচনা করলাম, আয় আল্লাহ এই আলোচনাকে তুমি কবুল মঞ্জুর করো, আমাদেরকে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ আমাদের সকলকে তুমি শিফা দান করো। আয় আল্লাহ আমাদেরকে তুমি পূর্ণ সুস্থতা দান করো, তোমার দিনের খেদমত যেন করতে পারি সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ ইসলাম এবং মুসলমানের ইজ্জত বাড়িয়ে দাও, তোমার দিনের হেফাজত করো, দিনের ঝান্ডা বুলন্দ করে দাও। আয় আল্লাহ গত দুদিন যাবৎ বাংলাদেশ, ভারত, নেপাল সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। আয় আল্লাহ যেসব মুসলমান এই ভূমিকম্পের কারণে মারা গেছে, আয় আল্লাহ তাদের সকলকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও, তাদের পরিবার পরিজনকে আল্লাহ ধৈর্য ধারণ করা তৌফিক দাও। আয় আল্লাহ আশপাশে যেসব কাফির কুফফার মারা গেছে, এদের আত্মীয় স্বজন যারা রয়েছে, এগুলি দেখে ওরা যদি হেদায়ত পায় সেই তৌফিক তুমি তাদেরকে দান করো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো, হক বুঝার এবং মানার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।